হে মানব, জন্ম যখন নিয়ে ছুঁয়ে ধরায় মৃত্যু তোমার ঘটবেই। ভেবেছ কি একবার নিঃসঙ্গ কবরের প্রগাঢ় আধারে কে তোমাকে দেখাবে জান্নাতের পথ? এসো আলহেরার সুরে সুরে চিনে নাও তোমার কবর দেশের প্রকৃত বন্ধুকে। আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে বৃহস্পতি আর সোমবার দোয়া কবুলের দিন বার, কেন গো দোয়া তোমরা করো না? বৃহস্পতি আর সোমবার অন্ধকার কবরে জান্নাতের সুগন্ধি কেমন আমি জানি না, জাহান্নামের আগুন চোখে দেখলাম না। জান্নাতের সুগন্ধি কেমন আমি জানি না, জাহান্নামের আগুন চোখে দেখলাম না। শুনেছি জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, আল্লাহ তুই জাহান্নামে দিও না। আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে দুনিয়াতে আছো যারা কবর পূজা ছাড়ো তারা, দুনিয়াতে আছো যারা পীর পূজা ছাড়ো তারা, না ছাড়িলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের সম্বল নেকি হলো আসল ধন, জান্নাতের সম্বল নামাজ হলো মূল ধন, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে।